নুরি আলোর ছটা ছড়িয়ে আজকে এসেছে এসেছে নবী আরবের বুকে। নুরি আলোর ছটা ছড়িয়ে আজকে এসেছে এসেছে নবী আরবের বুকে। হুর পরি গড়া গড়ি খাই কোন সুখে এসেছে এসেছে নবী আরবের বুকে। মুখটা যেন ওই আসমানের চাঁদ পলকের দেখাই মনে জাগে খুশির বাঁদ। শুনেছে কি খোদা মায়ের ফরিয়াদ ইসলামাবাদ হবে যে আবাদ। ধন্য মা আমিনা পে আজ তাকে এসেছে এসেছে নবী আরবের বুকে। নুরি আলোর ছটা ছড়িয়ে আজকে এসেছে এসেছে নবী আরবের বুকে। পিতৃ হারা শিশু খেলে মার কোলে মা যেন ঘুম পাড়ায় নুরি দোলাই চড়ে। অল্প বয়সে তার মাও গেল চলে খোদার ডাকে ওই এতিমিকে ফেলে। বেসাহারা নবীজি কাঁদিছে কোন দুঃখে এসেছে এসেছে নবী আরবের বুকে। হুর পরি গড়া গড়ি খাই কোন সুখে এসেছে এসেছে নবী আরবের বুকে। দাই মহালিমা সাহারা হলো তার নবীজির মুখে ফোটে হাসিয়াবার। মায়ের মতো মমতা পেল যা পাওয়ার হালিমা আদর করে নবীকে বারে বার। বড় হয়ে নবীজি হারাই হালিমাকে এসেছে এসেছে নবী আরবের বুকে। নুরি আলোর ছটা ছড়িয়ে আজকে এসেছে এসেছে নবী আরবের বুকে। নবী যখন নবুয়তের তাজ পেয়েছে কাফের দল পাথর ওই ছুড়ে মেরেছে। কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছে ইসলাম প্রচার তবু করে ওই গেছে। দলে দলে ইমান এনেছে লোকে এসেছে এসেছে নবী আরবের বুকে। হুর পরি গড়া গড়ি খাই কোন সুখে এসেছে এসেছে নবী আরবের বুকে। শততাই খুশি হয়ে বেদিন কলমা পড়ে আল আমিন বলে তারে উপাধি দেয় রে। জিন্দা ইসলাম তার মেহনতের উপরে দরুদ তাহার উপর পড়ো বারে বারে। এমডি মেহবুব হাজার সালাম জানাই তাকে এসেছে এসেছে নবী আরবের বুকে। নুরি আলোর ছটা ছড়িয়ে আজকে এসেছে এসেছে নবী আরবের বুকে, এসেছে এসেছে নবী আরবের বুকে, এসেছে এসেছে নবী আরবের বুকে।